নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। হযরত বলতেছেন যে ভাই আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে বহু বড় একটা নেয়ামত দিয়েছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া বহু বড় নেয়ামত, আল্লাহ এত বড় নেয়ামত আমাদেরকে দিয়েছেন এটা সাধারণ কথা না, বহু বড় কথা। সালামের দ্বারা, সালামের যখন জবাব দেয়, সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া, এটার দ্বারা আল্লাহ পাকের কোন গরিব হয় বন্ধা। Yeah. বলতেছেন যে ভাই যখন নাকি আমরা এই কর্ম করতে কর্ম করার সাথে সাথে আমরা সবাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে গেছি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের উপরে বহুত বড় জিম্মাদারি আছে যে আমরা আমাদের আমাদের পরিপূর্ণ দিন পরিপূর্ণ জিন্দগিকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো যাপন করা এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমাদের জিন্দগিতে আসে বলতেছেন যে এই জন্য আল্লাহ জানা শাহরুখ আমাদের উপরে বহুত বড় জিম্মাদারি দিচ্ছেন যে পুরো দুনিয়ার মানব জাতি যত মানুষ দুনিয়াতে জীবন যাপন করতেছে যত মানুষ দুনিয়াতে আছে একবারে এখান থেকে নিয়ে একবারে পৃথিবীর শেষ পর্যন্ত দুনিয়ার মধ্যে যত দেশ আছে যত জায়গা আছে সমস্ত জায়গার মধ্যে যত মানুষ বসবাস করে সমস্ত মানুষ জাতি কর্মাতে পড়ে এবং এই কর্মাগত জীবন যাপন করে বলতেছেন যে সমস্ত মানুষের কামিয়াবি তো আল্লাহ জানা শাহরুখ এই কর্মার মধ্যে রেখেছেন। পুরা দুনিয়ার মানুষ নিজে থেকে নিয়ে একবারই দুনিয়ার একবারই শেষ প্রান্ত পর্যন্ত বলতেছেন যে সমস্ত মানুষ যাতে এই কন্যাকে পড়ে এই কন্যা মতো জীবন যাপন করে এই জন্য মেহনত করা এটা আমাদের প্রত্যেকের জিম্মাদারি। বলতেছেন যে একটা শরীর যেরকম শরীরের অঙ্গগুলি একটা অপরটার সাথে এমনভাবে জড়িত একটা যদি নাকি অসুস্থ হয় তো পুরো শরীর তার জন্য ব্যথিত হয় এবং পুরো শরীর তার জন্য ব্যথিত হয় এবং সবাই তার উপকারে আসে। বলতেছেন যে তদ্রুপি পুরো দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি নাকি কর্মা ছাড়া থাকে কর্মার বাহিরে থাকে এই জন্য যারা কর্ম করছে তাদের জন্য জিম্মাদারি ওই ব্যক্তি কিভাবে কর্ম করে এবং এই কর্মার উপরে আসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কর্মকে পড়ে এবং এই কর্ম অনুযায়ী জীবন যাপন করে এই জন্য ব্যথিত হওয়া এই জন্য মেহনত করা এটা প্রত্যেক মুসলমান প্রত্যেক ইমানওয়ালা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জিম্মাদারি উম্মতের দায়িত্ব। বলতেছেন যে ভাই এর জন্য মেহনত করা এই জন্য যাতে এমনভাবে মেহনত হয় যে আমাদের জিন্দগিতেও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ দিন আসে এবং পুরো মানব জাতির জিন্দগিতে পরিপূর্ণ দিন আসে এই জন্য মেহনত করা আমাদের জিম্মাদারি। যখন নাকি আমরা মেহনত করব এই কর্মার উপরে মেহনত করব তো আমাদের দিয়েও আল্লাহ জানা শাহরুখ এই ইয়াকিনকে বসাই দিবেন যে যা কিছু হইতেছে সব একমাত্র আল্লাহর থেকে হইতেছে কোনো মাহলুক থেকে কিছু হওয়ার এই এর কোনো ক্ষমতাই নাই একমাত্র আল্লাহ জানা শাহরুখের দাতের থেকে হইতেছে সমস্ত মাহলুকের ইয়াকিন দিল থেকে বাহির হয়ে যাওয়া এবং আল্লাহ পাকের দাতের পরিপূর্ণ ইয়াকিন দিলের মধ্যে বসা। বলতেছে যে যখন নাকি এই কর্মার উপরে মেহনত করতে থাকবো তখন আমাদের দিয়েও আল্লাহ জানা শাহরুখ এই ইয়াকিনকে বসাই দিবেন এবং পুরা মানব জাতির দিনের মধ্যে এই ইয়াকিন বসবে। বলতেছেন যে এই কর্মা উপরে যখন নাকি মেহনত করবে করব তখন আমাদের দিয়ে এই কথা আসবে যে সমস্ত সত্যের মালিক একমাত্র আল্লাহ রেজিকের মালিক একমাত্র আল্লাহ। যখন নাকি এই কলমার উপর ইয়াকিন পয়দা হবে, বলতেছেন যে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে সমস্ত পেরেশানি থেকে মুক্ত করে দিবেন এবং কল্পনাহীন জায়গার থেকে আল্লাহ আমাদেরকে রিজিক দিবেন। আল্লাহ জাল্লা শানহু এবং কল্পনাহীন জায়গার থেকে আমাদেরকে রিজিক দিবেন, যেই জায়গার আমরা কল্পনাও করতে পারি না। যখন নাকি আমরা আমাদের গুনার উপরে ইস্তিগফার করতে থাকবো, আল্লাহর নিকটে মাফ চাইতে থাকবো এবং এই কলমার উপরে মেহনত করতে থাকবো, তো আল্লাহ আমাদের দিয়ে ওই কলমার ইয়াকিন বসাবেন এবং পুরো মানব জাতির দিনের ভিতরে আস্তে আস্তে বসাইতে থাকবেন। Yeah. ساری دنیا میں سورت پیدا کر پائے گا ہر کرکٹ کو মক্কার গলিতে গলিতে অন্ধক মেহনত করতেছিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে মক্কাবাসী হত্যা, এরকম মক্কাবাসী তারা বিভিন্ন ভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা রাখছে। কেউ বলছে আপনি যদি বাদশাহী চান আমরা সবাই আপনাকে বাদশাহী দিয়ে দিব, আপনি যদি মাল চান এত মাল আপনাকে দিয়ে দিব যে আপনি মক্কার মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে যাবেন, আর যদি নাকি আপনি এই মেহনতের দ্বারা মহিলাদেরকে চান তো মক্কার মধ্যে যত সুন্দরী মহিলা আছে সবগুলি আপনাকে দিয়ে দিব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জবাব যে আমি আল্লাহর রাসূল, আমি বহুত বড় জিম্মাদারি নিয়ে আসছি, আমি এই কলমা নিয়ে আসছি, এই কলমার মেহনত নিয়ে আসছি, আমি দুনিয়ার জন্য আসি নাই, দুনিয়ার কোনো পদের জন্য আসি নাই, দুনিয়ার কোনো জিনিসের জন্য আসি নাই, মাল মুলকের জন্য আসি নাই, আমি তো এই কলমা নিয়ে আসছি, আল্লাহ আমাকে আল্লাহর রাসূল হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। বলতেছেন যে বিভিন্ন ভাবে তারা কখনো বলছে মক্কাকে মক্কা পাহাড়গুলিকে স্বর্ণ বানাই দেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জবাব দিচ্ছেন যে আমি এই কামের জন্য আসি নাই, না আমি মালের জন্য আসি, না মুলকের জন্য আসছি, না দুনিয়ার কোনো জিনিসের জন্য আসছি, আমি তো আল্লাহর রাসূল হয়ে আসছি, এই কলমা নিয়ে আসছি, কলমার জিম্মাদারি নিয়ে আসছি, কলমার মেহনত নিয়ে আসছি। বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার গলিতে গলিতে এই কথা বলতে বলতে দাওয়াত দিতেছিলেন, ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমাদের কামিয়াবি আর সফলতার জন্য এই কলমা। বলতেছেন যে এই কলমার মেহনত নিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বারে দ্বারে ফিরছেন, মানুষের ঘরে ঘরে ফিরছেন, অলিতে গলিতে ফিরছেন, মক্কার আনাচে কানাচে ফিরছেন, এক কলমার মেহনত নিয়েই ফিরছেন, এবং এই কথা বলছেন যে হে লোক সকল তোমরা এই কলমাকে পড়ো, এই কলমার ইয়াকিন তোমাদের অন্তরে বসাও, তোমরা কামিয়াব হয়ে যাবে। বলতেছেন যে ভাই এই কলমার জিম্মাদারি আমাদের প্রত্যেকের উপরে, আমাদের প্রত্যেকের জিম্মায় এই কলমার মেহনত করা যাতে সমস্ত মানুষের দিনের ভিতরে এই কলমার ইয়াকিন বসে। বলতেছেন যে আমরা সবাইকে এই কথা বলবো যে হে দুনিয়ার লোক সকল তোমরা এই কলমা পড়ো, হে আমেরিকা বলারা তোমরা এই কলমা পড়ো, হে ইউরোপ বলারা তোমরা এই কলমা পড়ো, হে দুনিয়াবাসী তোমরা এই কলমা পড়ো, এই কলমা পড়লে তোমরা কামিয়াব হবে। বলতেছেন যে ভাই এই কলমার মেহনত না করার কারণে যে ক্ষতি হয়েছে এই ক্ষতির জন্য আমরা ইস্তেগফার করি, আল্লাহর নিকটে গুনাহ মাফ চাই, আয় আল্লাহ কত বড় জিম্মাদারি ছিল আমাদের উপরে, কত বড় দায়িত্ব ছিল আমাদের উপরে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের বহু বড় জিম্মাদারি ছিল, আয় আল্লাহ এই জিম্মাদারির মধ্যে আমরা যে কমি করছি, আমরা যে কোতাহি করছি, আমরা যে অলসতা করছি, আয় আল্লাহ আমাদের এই গুনাকে মাফ করে দেন। বলতেছেন যে যখন নাকি আমরা আল্লাহর নিকটে মাফ চাইব, আবার কলমার মেহনত নিয়ে খাড়া হব, তো আল্লাহ জাল্লা শানহু গায়েব থেকে আল্লাহ জাল্লা শানহু ব্যবস্থা করে দিবেন, আল্লাহ জাল্লা শানহু গায়েব থেকে ইন্তজাম করে দিবেন যে মানুষের দিলের ভিতরে আল্লাহ এই কলমার ইয়াকিনকে বসাই দিবেন। বলতেছেন যে ভাই মেহনত তো আমাদের জিম্মায়, যেহেতু আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যখন নাকি আমরা ইস্তেগফারের সাথে আল্লাহর নিকটে গুনাহ মাফ চাইতে চাইতে যখন নাকি আবার এই কলমার মেহনত শুরু করব, তো আল্লাহ গায়েব থেকে ইন্তজাম করবেন, মানুষের দিলের ভিতরে এই কলমার ইয়াকিন বসাই দিবেন। বলতেছেন যে মানুষের দিলে কলমার ইয়াকিন বসানো আল্লাহ পাকের গায়েবে নিজামের দ্বারা, আল্লাহ পাকের গায়েবে ইন্তজামের দ্বারা হবে, আল্লাহ গায়েব থেকে ইন্তজাম করবেন, মানুষের দিলে এই কলমার ইয়াকিনকে বসাই দিবেন। আমাদের ہے جو کچھ ہوا اور ہمارے ساتھ بھی ہوگا ان کے ساتھ بھی ہوگا, آخر میں اللہ تعالیٰ ان کا حشر کرے گا, جو جس کی نقل مارے گا ان کے ساتھ ہوگا. ہم سارے کے سارے اللہ پاک سے دعا مانگے, یا اللہ حضور صلی اللہ علیہ وسلم یہاں سے جو کلمہ پڑھتا تھا فوراً کلمہ پھیلانے والا بن جاتا تھا. یا اللہ ہم نے کلمے کو پھیلانے کو اپنا مقام بھی بنا, یا اللہ ہمیں بھی اور سارے عالم کے مسلمانوں کو معاف فرما کر سب کے دلوں میں کلمہ اتار دے, اور یہ سارے کے سارے تیرے حکم واپس زندگی سے واپس بن کر پورا کرنے والے بن جائے. تو بہت سنجے بھائی اللہ پاکر بہت بڑا احسان ہم نے یہ کلمہ پڑھی, এবং এই কলমার দ্বারা যে আল্লাহ পাকের সাথে সম্পর্ক হয়েছে, বলতেছেন যে ভাই কলমা কত দে, এই কলমা আমরা এই কথা বলবো যে হে লোক সকল তোমরা এই কলমা পড়ো, এই কলমার দিকে আমরা মানুষকে দাওয়াত দিব. বলতেছেন যে ভাই এই কলমা এত দামি কলমা, এই কলমার যদি নাকি এক পাল্লা সমস্ত আসমান আর জমিনকে এক পাল্লা রাখা হয়, এই কলমাকে এক পাল্লা রাখা হয়, তো এই কলমার পাল্লা ভারী হয়ে যাবে. বলতেছেন যে ভাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের এই জিম্মাদারি ছিল আমরা নিজেও এই কলমাকে পড়া, এই কলমার মেহনত করা, যাতে পুরো মানব জাতির দিলের ভিতরে এই কলমা বসে এবং পুরো মানবরা জাতির জিন্দগির মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ দিন আসে. বলতেছেন যে ভাই আমরা যখন নাকি এই কলমা পড়ছি, কলমা পড়ার কারণে যখন নাকি এই কলমার উপরে মেহনত করব এবং এই কলমার মেহনত নিয়ে ফিরতে থাকবো, তো আল্লাহ জাল্লা শানুহু নবীদেরকে যেরকম সাহায্য করছেন, নবীদেরকে যে মদত করছেন, নবীরা এই কলমার মেহনত করার কারণে আল্লাহ জাল্লা শানুহু নবীদেরকে যে সাহায্য করছেন, আমাদের কোইভাবে সাহায্য করবেন এবং আমাদের কোইভাবে নসরত করবেন. বলতেছেন যেহেতু এই কলমার মেহনত নবীদের জিম্মা ছিল, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই কলমার উপরে মেহনত করে যেভাবে আল্লাহ জাল্লা শানুহুর মদত আর সাহায্য নিছেন, এই জামানায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা যখন নাকি এই কলমার উপর যখন এই কলমার উপরে মেহনত করব, কলমা আমাদের দিলের ভিতরে বসে এবং পুরো মানব জাতি দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের দিলের ভিতরে এই কলমা বসে এবং সমস্ত মানুষ এই কলমাকে পড়ে এবং সমস্ত মানুষের জিন্দগি এই কলমার উপরে উঠে. বলতেছেন যে যখন নাকি আমরা মেহনত করতে থাকবো, তো আল্লাহ জাল্লা শানুহুর মদত আর সাহায্য আমাদের সাথে হবে, আল্লাহ জাল্লা শানুহু আমাদের দোয়াকে ওইভাবে কবুল করবেন যেরকম নবীদের দোয়াকে কবুল করতেন, এবং আমাদের হাসর নাসর নবীদের সাথে হবে, যেহেতু যার কান যাদের সাথে মিল হয় কিয়ামতের দিন তারা ওদের সাথেই উঠবে. যদি আমাদের মেহনত আমাদের আমাদের জিন্দগি এবং আমাদের মেহনত নবীওয়ালা মেহনত হয়, নবীদের মেহনতের সাথে আমাদের মেহনতের মিল হয়, তা আমরাও কিয়ামতের দিন বলতেছেন যে ওই মেহনতকারীদের সাথে উঠবো. এজন্য বলতেছেন যে ভাই যখন নাকি যখন এই কলমাকে আমরা আমাদের জিন্দগির মকসদ বানাই, মেহনতকে করতে থাকবো যাতে আমাদের মধ্যেও এই কলমা আসে, আমাদের দিলের ভিতরে এই কলমা বসে এবং পুরো মানব জাতি দুনিয়ার মধ্যে যত মানুষ বসবাস করতেছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার শরফত আল্লাহ আমাদেরকে দিছেন, যখন এই কলমাকে নিয়ে আমরা ফিরতে থাকবো, এই কলমার মেহনত করতে থাকবো, তো আল্লাহ আমাদের আমাদের দিনের ভিতরেও কলমার ইয়াকিন বসাই দিবেন, আমাদের জিন্দগি শুধরাই দিবেন এবং আমাদেরকে জরিয়া হিসাবে কবুল করবেন. আল্লাহ আমাদের সাথে ওই সমস্ত ওয়াদা পুরা করবেন যেগুলি নবীদের সাথে করছেন, এবং আল্লাহ জাল্লা শানুহু আমাদের হাসান নাসারও নবীদের সাথে করবেন. دوستو ہمیں اور آپ نے دیکھ کر بتایا ہے, کو بعد میں پورا کریں گے, باقی درستوں کو بعد میں دیکھیں گے, پھر باقی درستوں کو بعد میں دیکھیں گے. سب سے پہلے یہ دیکھیں گے سب کے دل میں لا الہ الا اللہ محمد صلی اللہ علیہ وسلم اتر جائے, دیکھیں گے کریں گے تو آپ آگے گے یا آج تک نہیں کیا باپ کر دے باپ کر دے اللہ پر استغفار کے اوپر میرے دوستوں ہمارے سارے دیگر کو پورا کر دیں گے. آپ جتنے بیٹھے یا آپ میں سے ہر آدمی ذمہ دار ہے جب تک اللہ تعالیٰ نے شراب سے لے کے اپنے جتنا پیدا ہے اس سے کی بھی ذمہ داری ہمارے اوپر ہے. ہم فکر کریں گے بخشش مانگیں گے اللہ پاک سے کوئی امید رکھیں اللہ پاک ہر ہر انسان کو معاف فرما دے گا. استغفار کریں گے استغفار کے نام سے پکڑے گا اللہ رب العزت جو ہے تنگی سے دیکھ سے راہ نکالے گا اور اللہ تعالیٰ ہر غم میں سے خوشی نکالے گا میں سے خوشی نکالے گا. ہماری خوشی کیا ہے؟ یا اللہ سب کے دلوں میں یا اللہ محمد صلی اللہ اتار دے اور سب کی مسجد شروع دے اور پورے دین پہ چلے والا بنا دے. استعمال کرتے رہو تو آپ آتے رہو, یقین رکھو اللہ پاک ساری دنیا میں وہ دین کو زندہ فرما دے گا. تو بولتے بھائی ہمارا যখন এই কলমা পড়ছে এই কলমা পড়ার সাথে সাথে বলতেছেন যে আমরা আল্লাহ জাল্লা শানহুর আমরা এই কলমা পড়ার সাথে সাথে আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক হয়েছে, এই কলমা পড়ার সাথে সাথে আমাদের গুনাহগুলি মাফ হয়ে গেছে. বলতেছেন যে ভাই এই কলমা পড়ার সাথে সাথে আল্লাহ পাকের সাথে একটা সম্পর্ক কায়েম হয়েছে এবং আমাদের উপরে আল্লাহ পাকের হুকুম পড়া করার জিম্মাদারি আসে গেছে. বলতেছেন যে বন্দা যখন নাকি আল্লাহর হুকুম পুরা করে নামাজ আদায় করে তখন এই বন্দা আল্লাহর জিম্মায় আসে যায় আল্লাহর জিম্মায় এই বন্দা আসে যায়. বলতেছেন যে ভাই এই নামাজ আল্লাহ পাকের হুকুম যখন নাকি বন্দা পুরা করে তখন আল্লাহর জিম্মায় আসে যায়, এই জন্য আল্লাহ এই কলমা পড়ার সাথে সাথে আমরা আল্লাহ পাকের হুকুম পুরা করার জিম্মাদারি আসছে. বলতেছেন যে ভাই আমরা এই হুকুম পুরা করা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পুরা মানব জাতি যাতে এই কলমাকে পড়ে এই কলমার উপরে আসে তাদের জিন্দেগি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আসে, এই জন্য ফিকির করা আমাদের জিম্মাদারি, প্রত্যেকের জিম্মাদারি আমাদের ফিকির করা যাতে এই কলমা সবাই পড়ে এবং এই কলমার কলমা অনুযায়ী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সমস্ত মানুষ জীবন যাপন করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে আসে. বলতেছেন যে এই মেহনত করা এই ফিকির করা আমাদের প্রত্যেকের জিম্মাদারি. বলতেছেন যে এই জন্য আমরা আল্লাহর নিকটে মাফ চাওয়া এবং আল্লাহর নিকটে ইস্তেগফার করা. বলতেছেন যে ভাই যখন বান্দা এর মেহনত করে এর জন্য ফিকির করে তো আল্লাহ জাল্লা শানহু তাদের সমস্ত পেরেশানির থেকে তাদেরকে মুক্ত করে দেয়, পেরেশানির থেকে বাহির হওয়ার রাস্তা খুলে দেন. যেরকম এই উম্মতের জন্য তৈয়ম্মমের হুকুম আসছে, তৈয়ম্মমের হুকুমের আগে বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন পেরেশান ছিলেন পানি না পাওয়ার কারণে. তো আল্লাহ জাল্লা শানহু এই অবস্থায় মানুষের জন্য কেয়ামত পর্যন্ত উম্মতের জন্য বলতেছেন যে পেরেশানি থেকে বাহির হওয়ার রাস্তা করে দিয়েছেন. যখন নাকি যখন বান্দা এই কলমাকে পড়ে এবং এই কলমার মেহনতের এই কলমার ফিকির তার দিনের ভিতরে আসে, বলতেছেন যে জিম্মাদারির ফিকির আমাদের দিনের ভিতরে আসে যে পুরা মানব জাতিকে এই কলমার উপরে উঠাইতে হবে, এর মেহনতের মধ্যে লাগে, এর কমিকে কমির জন্য ইস্তেগফার করতে থাকে, তো আল্লাহ পেরেশানি থেকে বাহির হওয়ার জন্য পেরেশানি থেকে বাহির হওয়ার রাস্তা করে দেন এবং তাকে খুশি করে দেন, খুশির রাস্তা করে দেন. বলতেছেন যে ভাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, আমাদের বহুত বড় জিম্মাদারি, আমাদের বহুত বড় কাম. বলতেছেন যে আমরা গড় সংসারকে পরে দেখব, আমাদের ব্যবসা বাণিজ্যকে পরে দেখব, আমাদের চাকরি বাকরিকে পরে দেখব, আমাদের দুনিয়ার বিভিন্ন কাজকে পরে দেখব, সর্বপ্রথম তো দেখব যে কলমার জিম্মাদারি আমাদের উপরে কত বড় জিম্মাদারি আছে, এই কলমার ফিকির করা কত বড় জিম্মাদারি আমাদের, আমাদের প্রত্যেকের মুসলমান হিসেবে জীবন যাপন করে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা তার জিন্দেগির মধ্যে আনে, বলতেছেন যে এর জন্য মেহনত করা, এর জন্য ফিকির করা সর্বপ্রথম আমাদের জিম্মাদারি, সর্বপ্রথম আমাদের কাম। বলতেছেন যে এই মেহনত যখন নাকি আমরা করব, তো আল্লাহ জাল্লা শানুহু সর্বদিক দিয়ে আমাদের সাহায্য করবেন। এবং আমাদের মধ্যে যে কমি হয়েছে, এতদিন এই মেহনতকে পুরা করি নাই, এই ফিকিরকে পুরা করি নাই, এই মেহনতকে আমরা আমাদের আসল মেহনত বানাই নাই, এই ফিকিরকে আসল ফিকির বানাই নাই, এর জন্য যে কমি হয়েছে, এই কমির জন্য ইস্তেগফার করব, আল্লাহর নিকটে গুনাহ মাফ চাইব, যে আল্লাহ আমাদের যে কমি হয়েছে, আমাদের এই কমিকে আপনি মাফ করে দেন, আমাদের এই কমিকে আপনি মাফ করে দেন। বলতেছেন যে যখন নাকি আমরা ইস্তেগফার করব, তো আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে পেরেশানি থেকে বাহির হওয়ার রাস্তা খুলে দিবেন, এবং আমাদের সমস্ত পেরেশানিকে দূর করে দিবেন, এবং কল্পনাহীন জায়গা থেকে আমাদেরকে রিজিক দিবেন, এবং সমস্ত পেরেশানির রাস্তা থেকে আমাদেরকে মুক্ত করে আমাদের খুশির রাস্তা আল্লাহ আমাদের জন্য খুলে দিবেন। এবং এই ফিকির আমাদের ভিতরে আসা, যে এই কলমা পুরা মানব জাতি কিভাবে পাইতে পারে, এই কলমা করতে পারে এবং এই কলমার অনুযায়ী জিন্দগি যাপন করতে পারে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর উঠতে পারে, এই ফিকির আমাদের প্রত্যেক মুসলমানের জন্য এবং প্রত্যেক ব্যক্তির জন্য। আমরা সবাইকে এই কলমার দিকে দাওয়াত দিব। হে লোক সকল, তোমরা চাই যেই কোনো ধরনের মানুষ হোক না হও না কেন, চাই বাদশাহ হও, চাই গরিব হও, চাই ধনী হও, চাই শিক্ষিত হও, চাই অশিক্ষিত হও, সবার জন্য এই কলমার মধ্যে কামিয়াবি। এই কলমা পড়ো এবং এই কলমা অনুযায়ী জীবনযাপন করো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দগিকে নিজের জিন্দগির মধ্যে আনার জন্য মেহনত করো। বলতেছেন যে যখন নাকি আমরা আমাদের ফিকিরকে লাগাবো, আমাদের মেহনতকে লাগাবো, আমরা পুরো দুনিয়ার মধ্যে মেহনত করব, তো আল্লাহ জাল্লা শানহু তার কুদরতের দ্বারা সবার মধ্যে হেদায়েতকে পৌঁছে দিবেন এবং সবাইকে হেদায়েত দিবেন। বলতেছেন যে ভাই আল্লাহ হেদায়েতের রাস্তাকে খুলে দেবেন যখন আমরা ফিকির করব। বলতেছেন যে এক একজন মুসলমানের ফিকির কত দামি, আল্লাহ পাকের নিকটে কত মূল্য রাখে। অল্প সময় দিনের জন্য ফিকির করা, আল্লাহর বড়াই বড়ত্বর সম্বন্ধে ফিকির করা, 60-80 বছর ইবাদতের চেয়ে উত্তম। বলতেছেন যে এই ফকিরের ফিকিরের কত মূল্য, এই জন্য আমরা আমাদের নিজের জন্য ইস্তেগফার করি, আয় আল্লাহ কত বড় জিম্মাদারি ছিল আমার, কত বড় জিম্মাদারি আমার উপরে ছিল এবং পুরা মানব জাতির উপরে ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে প্রত্যেকের জিম্মাদারি ছিল, আয় আল্লাহ আপনি এই জিম্মাদারি পুরা না করার কারণে যে কমি হয়েছে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। বলতেছেন যে আমি আমার জন্য ইস্তেগফার করব, পুরা মানব জাতির জন্য ইস্তেগফার করব, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা উম্মতের পক্ষ থেকে ইস্তেগফার করব, গুনাহ মাফ চাইব। আয় আল্লাহ এই মেহনত না করে যেই কমি হয়েছে, যেই বলতেছেন যে ভাই এটা কত বড় গুনাহ, বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমার যে জিম্মাদারি ছিল, আমার যে কাম ছিল, এই কাম যে আমি পুরা করে নাই, এই ফিকির যে আমি পুরা করে নাই, এই মেহনত যে আমি পুরা করে নাই, এই জিম্মাদারি যে আমি পুরা করে নাই, এই পুরা না করার কারণে যে কমি হয়েছে এটা কত বড় অন্যায় হয়েছে আমাদের, কত বড় অন্যায়ের মধ্যে আমরা। বলতেছেন যে এই জন্য আমি আমার নিজের পক্ষ থেকে আল্লাহর নিকটে ইস্তেগফার করি, পুরা উম্মতের পক্ষ থেকেও আল্লাহর নিকটে ইস্তেগফার করি, আর আল্লাহ আপনি আমাকেও মাফ করে দেন, পুরা উম্মতকে মাফ করে দেন, আর আল্লাহ যে কমি হয়েছে এই কমিকে আপনি মাফ করে দেন, আবার উম্মতকে ওই মেহনতের উপর উঠান, আমাকে ওই মেহনতের উপর উঠান, আবার আমাকে ওই মেহনতের মধ্যে আপনি লাগান। বলতেছেন যে ভাই আল্লাহর নিকটে ইস্তেগফারও করা এবং নিজে ওই মেহনতের উপর উঠা এবং কেয়ামত পর্যন্ত উম্মত যাতে আবার এই কলমার উপরে আসে, এজন্য আমি পুরা দুনিয়াকে সামনে রাখি মেহনত করা। যখন আমরা আমাদের মেহনতকে পুরা করব, তো আল্লাহ জাল্লা শানহু তার ওয়াদা পুরা করবেন, আল্লাহ হেদায়েতের রাস্তা খুলবেন, পুরা মানব জাতিকে আল্লাহ হেদায়েত দিয়ে দিবেন। ভাই দোস্ত, যখন আমরা ফিকির করব, তো ফিকির করলে আল্লাহ জাল্লা শানহু ওই ফিকিরের উপরে আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম হয় এবং আমরা যখন নাকি বান্দার উপরে ফিকির করব, আল্লাহ জাল্লা শানহুর বান্দা তাদেরকে দিনের দিকে আনার ফিকির করব, তখন আল্লাহ জাল্লা শানহু এই ফিকিরের কারণে আমাদের সম্পর্ককে বাড়াই দিবেন এবং আমাদের সম্পর্ক দিন দিন গভীর হইতে থাকবে, বাড়তে থাকবে। বলতেছেন যে ভাই, এবং ফিকির করলে কামটাও পুরা হবে, যেরকম একটা মা বাপ সন্তানের ফিকির ফিকির করে, সন্তানের ফিকির করতে করতে সন্তানের উন্নতি হয়, সন্তান বড় হয় এবং সন্তানের উন্নতি হয়। ঠিক তদ্রুপি যখন নাকি আমরা দিনের ফিকির করব, তো আল্লাহ জাল্লা শানহু ওই দিনের উন্নতি দিবেন এবং পুরো মানব জাতির মধ্যে দিন আসতে থাকবে। বলতেছেন যে ভাই, এই কলমা, এই কলমার ফিকির করা এটা আমাদের জিম্মাদারি, এই কলমার মেহনত করা আমাদের জিম্মাদারি। যখন আমরা এই কলমার ফিকির করব, মেহনত করব, তো আল্লাহ জাল্লা শানহু আমাদের মধ্যে এই কলমার ইয়াকিন বসাই দিবেন এবং আমাদেরকে জরিয়া বানাইবেন, হেদায়েতের জরিয়া বানাইবেন। বলতেছেন যে ভাই, এই কলমার জিম্মাদারি, এই কলমার ফিকির এটা আমাদের জিম্মায়। যখন আমরা এই কলমার ফিকির করব, মেহনত করব, এই কলমা পুরা দুনিয়ার মধ্যে বলতেছেন যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ জাল্লা শানহু নবীদের চেয়েও বেশি, নবীদের মতো মহব্বত করেন। নবীদের যেরকম মহব্বত আল্লাহ পাকের দিবে, বান্দারও মহব্বত আল্লাহ পাকের দিবে। যখন নাকি বান্দা বান্দার উপরে মেহনত করে, বান্দাকে দিনের দিকে আনার জন্য মেহনত করে, বান্দাকে আল্লাহ পাকের হুকুমের উপর উঠাইবার জন্য মেহনত করে, তখন আল্লাহ জাল্লা শানহুর মাহবুব আর প্রিয় হয়ে যায়। বলতেছেন যে আল্লাহ জাল্লা শানহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পুরো মানব জাতির জন্য এই উম্মতকে প্রেরণ করছেন, পাঠাইছেন। পুরা মানব জাতিকে সামনে রাখি আমরা মেহনত করা, পুরা দুনিয়াকে সামনে রাখি আমরা মেহনত করা, পুরা মানব জাতিকে সামনে রাখি আমরা মেহনত করা। যে আল্লাহ জাল্লা শানহু এত বড় জিম্মাদারি দিছেন, আমরা যখন আমাদের মেহনতকে পুরা করব এবং আমাদের কমের উপরে ইস্তিগফার করব, তো আল্লাহ কল্পনা আল্লাহ জাল্লা শানহু সমস্ত পেরেশানি থেকে আমাদেরকে মুক্ত করে দিবেন, সমস্ত পেরেশানি থেকে বাহির হওয়ার রাস্তা করে দিবেন এবং কল্পনাহীন জাগার থেকে আমাদেরকে রিজিক দিবেন। এবং আমাদের হাসর নবীদের সাথে হবে, আমাদের হাসর সাহাবাদের সাথে হবে, যেহেতু আমাদের মেহনতের মিল সাহাবাদের মেহনতের সাথে হইতেছে। বলতেছেন যে ভাই, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমার কত বড় জিম্মাদারি, এই জিম্মাদারির কথাই বারবার বলতেছেন। এই জিম্মাদারির এহসাস আর অনুভূতি আমার ভিতরে পয়দা হয়, এই জিম্মাদারিকে আমি বুঝি, এর যে কমি হয়ে গেছে এটারও আমার অনুভূতি পয়দা হয়। যে পুরা মানব জাতিকে সামনে রাখি, কিয়ামত পর্যন্ত আনে বলা উম্মতকে সামনে রাখি, পুরা দুনিয়াকে সামনে রাখি, আমার মেহনতের জিম্মাদারি ছিল, আমি এই মেহনতের মধ্যে কত কমি করছি, কত অন্যায় করছি আমি, এই জন্য আল্লাহর নিকটে ইস্তিগফার করা, গুনাহ মাফ চাওয়া এবং সামনে এই মেহনতকে পুরা করার জন্য পাক্কা নিয়ত করা, এই ফিকির আমার ভিতরে আনা এবং এই ফিকিরকে দিয়ে, এই ফিকিরকে সামনে রাখি আমি কদম দেওয়া, পুরা দুনিয়াকে সামনে রাখি আমি আমার মেহনতকে সামনের দিকে বাড়ানো। বলতেছেন যে আমি সব সব দুনিয়ার অন্যান্য কামকে পিছনে রাখি, দিনের তাকাজা দিনের কামকে সামনে রাখি, পুরা দুনিয়াকে সামনে রাখি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে জিম্মাদারির সাথে আমার ফিকিরকে আমি বাড়াইতে থাকি। তো বলতেছেন যে ভাই, এবং ইস্তিগফারও করতে থাকি, আল্লাহর নিকটে গুনাহ মাফ চাইতে থাকি, তো আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দিবেন, আমাকেও আল্লাহ হেদায়েত দিবেন, হেদায়েতের জরিয়া বানাইবেন এবং সমস্ত পেরেশানি থেকে আমাকে মুক্তি দান করবেন এবং সমস্ত পেরেশানি থেকে বাহির হওয়ার রাস্তা করে দিবেন। এবং আল্লাহ জাল্লা শানহু আমার সব জরুরতকে কুদরতের দ্বারা পুরা করে দেবেন। I don't know. تربیت فرمائے گا, تربیت فرمائے گا. تیرے باپو کی بات نہیں, جو پانچ وزیر بار پڑھنے کے لیے جاتا ہے اللہ کے دن میں پانچ بیماری ہے ماری بھی ہو جاتی ہے. جو پاکستان صاحب پڑھ جائے گا جو پورے دین کو دیکھے دیکھے دیکھ رہے گا. اب بتاؤ اللہ کی ضرورت নসিব করেন, পুরা মানব জাতিকে নসিব করেন। বলতেছেন যে আল্লাহর নিকট জন্য দোয়া করতে থাকবো, যখন দোয়া করবো এবং আবার মেহনত করতে থাকবো, আল্লাহর নিকটে গুনাহ মাফ চাইতে থাকবো। বলতেছেন যে এই কলমা পড়ি, এই কলমার মেহনত করি, এই কলমার জন্য ফিকির করি এবং পুরো মানব জাতির পক্ষ থেকে আল্লাহর নিকটে গুনাহ মাফ চাই, তো আল্লাহ সমস্ত পেরেশানি থেকে আমাদেরকে মুক্ত করে দেবেন। বলতেছেন যে ভাই, পেরেশানি থেকে মুক্ত হওয়ার রাস্তা এটা, আল্লাহর নিকটে গুনাহ মাফ চাওয়া, তওবা করা, ইস্তেগফার করা, পেরেশানি থেকে মুক্ত হওয়ার রাস্তা। যতই পেরেশানি হোক, আল্লাহ আমাদেরকে ওই পেরেশানি থেকে মুক্ত করে দিবেন। যখন আমরা আমাদের আমাদের গুনাহকে স্মরণ করি, আমাদের অন্যায়কে স্মরণ করি, আমরা আল্লাহর নিকটে ইস্তেগফার করব, নিজের পক্ষ থেকে ইস্তেগফার করব, গুনাহ মাফ চাইব, উম্মতের পক্ষ থেকে গুনাহ মাফ চাইব এবং উম্মতের কমির উপরে গুনাহ মাফ চাইব, তো আল্লাহ জাল্লা শানুহু সমস্ত পেরেশানি থেকে বাহির হওয়ার রাস্তা আমাদের জন্য খুলে দিবেন এবং পুরো মানব জাতির জন্য খুলে দিবেন। এই জন্য বলতেছেন যে ভাই, আল্লাহর নিকটে ইস্তেগফার করা, আল্লাহর নিকটে গুনাহ মাফ চাওয়া এবং নিজের কমিকে স্মরণ করা, নিজের কমির অনুভূতি পয়দা করা, নিজের কমির অনুভূতি আসা যে আমার জিম্মাদারি ছিল কি, আমার কি জিম্মাদারি ছিল, আমাদের কি কাম ছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমার কত বড় জিম্মাদারি ছিল, ওই জিম্মাদারি আমিও পুরা করি নাই, উম্মতও পুরা করে নাই, এজন্য আল্লাহর নিকটে গুনাহ মাফ চাই। তো আল্লাহ জাল্লা শানহু আমাদের পেরেশানি দূর করে দিবেন, আমাদেরকে পেরেশানি থেকে মুক্ত করে দিবেন এবং আমাদের জন্য খুশির রাস্তা খুলে দিবেন। এবং এই দোয়া আল্লাহর নিকটে যখন পড়বো, আল্লাহুম্মা ইগফির লি ওয়ালিল মুমিনিন ওয়াল মুমিনাত, তো সমস্ত মানুষের পরিমাণ আল্লাহ তার আমল নামার নেকি রেখে দেবেন। মাফ করে দেয়া। বলতেছেন যে ভাই আমরা প্রত্যেক জিনিসের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অনুসরণ করব, বাহিরে চার মাস প্রতি বছর আল্লাহর রাস্তায় লাগাবো, এবং যখন ফিরে আসি নিজের এলাকার মধ্যেও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি অনুযায়ী, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত অনুযায়ী, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির অনুযায়ী আমাদের ফিকির হবে, আমাদের জিন্দেগি হবে, আমাদের মেহনত হবে, আমাদের কাম হবে, আমাদের সবকিছু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকল হবে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছুর নকল আমরা করব। বলতেছেন যে মেহনতের নকলও আমাদের, ফিকিরের নকলও আমাদের, বাহিরের মেহনত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকলই হবে আমাদের। বলতেছেন যে নিজের এলাকায় নিজের মহল্লার মধ্যেও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের নকল হবে। বলতেছেন যে যত বেশি আমরা নকল করব তত বেশি আল্লাহ আমাদের উপরে খুশি হবেন এবং আল্লাহ আমাদের উপরে রাজি হবেন, এবং আমরা আমাদের কমের উপরে আল্লাহর নিকটে ইস্তেগফার করব যে আল্লাহ আমাদের প্রত্যেককে পুরো আলামের জন্য পাঠাইছেন, পুরো মানব জাতির জন্য পাঠাইছেন, পুরো দুনিয়ার জন্য পাঠাইছেন, পুরো দুনিয়ার মধ্যে মেহনত করা এটা আমাদের জিম্মাদারি ছিল, আমাদের কাম ছিল। আর আল্লাহ এই কামের মধ্যে, এই মেহনতের মধ্যে, এই জিম্মাদারির মধ্যে বড় কমি হয়েছে, আপনি আমাদেরকে মাফ করে দেন। নিজের পক্ষ থেকে ইস্তেগফার করব এবং উম্মতের পক্ষ থেকে ইস্তেগফার করব, আল্লাহর নিকটে গুনাহ মাফ চাইব। বলতেছেন যে ভাই বারবার তিনি এই কথা বলতেছেন যে অন্যায় অন্যায় হিসাবে নিজে বোঝা যে আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে যে জিম্মাদারি ছিল আমাদেরকে পুরো আলমের জন্য পাঠানো হয়েছে, এই জিম্মাদারি পুরা না করার কারণে আমাদের যে কমি হয়েছে, আমাদের যে অন্যায় হয়েছে, এই অন্যায়কে স্বীকার করে বলতেছেন যে আল্লাহর নিকটে নিজের পক্ষ থেকে ইস্তেগফার করা, উম্মতের পক্ষ থেকে ইস্তেগফার করা, উম্মতের জন্য গুনাহ মাফ চাওয়া যে উম্মত না করার কারণে কমি হয়েছে, আমিও না করার কারণে কমি হয়েছে, আর আল্লাহ আমার কমিকেও মাফ করে দেন, আমার অন্যায়কেও মাফ করে দেন, উম্মতের অন্যায় অন্যায়কেও মাফ করে দেন। বলতেছেন যে আল্লাহর নিকটে নিজের পক্ষ থেকে উম্মতের পক্ষ থেকে ইস্তেগফার করব। বলতেছেন যে ভাই আল্লাহ জাল্লা শানহু কোরআনে পাকের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে যতদিন পর্যন্ত আপনি আপনার উম্মতের মাঝে থাকবেন আল্লাহ জাল্লা শানহু তাদেরকে একসাথে ধ্বংস করবেন না, আযাব দিবেন না, আর যখন উম্মত ইস্তেগফার করতে থাকবে আপনি দুনিয়া থেকে যাওয়ার পরেও আপনার উম্মত যখন ইস্তেগফার করতে থাকবে তো আল্লাহ জাল্লা শানহু তাদেরকে শাস্তি দিবেন না, আযাব দিবেন না। বলতেছেন যে ভাই ইস্তেগফারের কথা কোরআনে পাকের মধ্যেও আসছে, এই জন্য আমি আমার পক্ষ থেকে ইস্তেগফার করি, আল্লাহ পুরো দুনিয়ার মধ্যে ফেরা দরকার ছিল, সমস্ত মানব জাতিকে আপনার হুকুমের উপরে উঠাইবার মেহনত করা পুরা করা আমার জিম্মাদারি ছিল, আর আল্লাহ এই জিম্মাদারির মধ্যে আমি বড় কমি করছি, বড় অন্যায় করছি, আমি আমার জিম্মাদারি পুরা করি নাই, আর আল্লাহ উন্নত তার জিম্মাদারি পুরা করে নাই, পুরা মানব জাতির জিম্মাদারি ছিল, প্রত্যেকটা মুসলমানের জিম্মাদারি ছিল, প্রত্যেকটা মানুষের জিম্মাদারি ছিল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দ্বীনের মেহনত করা, এই কলমার মেহনত করা, প্রত্যেকটা মানুষ এই কলমার উপরে উঠে কলমা পড়ে এবং কলম অনুযায়ী জীবনযাপন করে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ তরিকা অনুযায়ী জীবনযাপন করে, এই জিম্মাদারি সব ব্যবহারও করেছি গো, আর আল্লাহ আমিও কমি করছি, আমিও অন্যায় করছি, পুরা উন্নতি অন্যায় করছে, আর আল্লাহ এই কমিকে আপনি মাফ করে দেন, এই অন্যায়কে আপনি মাফ করে দেন, উম্মতের পক্ষ থেকে ইস্তেগফার করব এবং উম্মতের পক্ষ থেকে গুনাহ মাফ চাইব, আমার পক্ষ থেকেও গুনাহ মাফ চাইব এবং মেহনত নিয়ে আমি পুরা দুনিয়ার মধ্যে ফিরবো। বলতেছেন যে ভাই এই জিম্মাদারি আমাদের সবার উপরে ছিল, একজন পুরুষের উপরে যে জিম্মাদারি ছিল, একজন মা বোনের উপরে জিম্মাদারি ছিল, সবাইকে ইস্তেগফারের উপরে উঠানো, সবাইকে গুনাহ মাফ চাওয়ার উপরে উঠানো এবং সবাইকে জিম্মাদারির এহসাসের অনুভূতির উপরে উঠানো। বলতেছেন যে এর জন্য মানুষের দ্বারে দ্বারে ফিরতে হবে, মানুষের ঘরে ঘরে যাইতে হবে, এজন্য প্রতি বছর চার চার মাসের জন্য কে কে তৈয়ার আছে? ভাই দোস্ত,